الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، الذي من علينا بهدايتنا وإيصال مرامنا، محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواصمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة، فهل أنتم منتهون؟ وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا، فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الخمر ما خامر العقل. رواه البخاري. وفي رواية أخرى: كل مسكر خمر وكل مسكر حرام. رواه مسلم. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ বিবেক নিয়ে, সুস্থ জ্ঞান নিয়ে তার এই পবিত্র গৃহে, তাঁর স্মরণে জুমার এই পবিত্র অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের জন্য এই যাবতীয় হামদ ও সানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যিনি আমাদেরকে আমাদের বহু অজানা বিষয় জানিয়ে দিয়ে চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে আল্লাহ পাকের প্রেরিত ওয়াহি মানুষের কাছে প্রচার করে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেই মহানবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। বন্ধুগণ, মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে নিষিদ্ধ বস্তুর দিকে ধাবিত হওয়া। আর বিদ্যাটি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যে বিষয়টি করতে মানুষকে নিষেধ করা হয় মানুষ সেদিকে সেই কাজটা করার জন্য হারিস হয়ে যায়, লোভী হয়ে যায়, অত্যন্ত আগ্রহী হয়ে পড়ে। নিষ্পাপ ছোট্ট শিশুকে আপনি খেয়াল করে দেখবেন, ও দেখবেন হাড়ি কিনে হাত দিতে চেষ্টা করবে, নিজের পায়খানা নিয়ে এসে খেলাধুলা করবে, সে ওটাকে খেলনা মনে করে। বাপ মা যখন তাকে হার কেনে হাত দিতে নিষেধ করে হাতটা টেনে নেয়, সে চিৎকার দিয়ে কেঁদে উঠে তার রাগটা প্রকাশ করে। তার ধারণায় তার জীবনে কোনো বড় শত্রু থাকে তার বাপ মা চেয়ে বেশি আর কেউ নাই, কারণ সে একটা খেলনা হাত দিতে নিষেধ করে। এটা যদি প্রমাণিত হয় যে মানুষ সেই স্বাভাবিকভাবেই অপরাধ প্রবণ। এই অপরাধ প্রবণ মানুষের মধ্যে যে বিষয়টি কাজ করে সেটি হল নফসে আম্মারা। ইন্না নফসা লাআম্মারাতুন বিসসুএ, সূরা ইউসুফে আল্লাহ বলছেন নফস সাধারণত মানুষকে সু অর্থাৎ মন্দ কাজে আম্মারা মানে হুকুমদাতা হুকুম দিয়ে থাকে। এই হুকুমদাতা নফসকে ঠিক করার জন্য আল্লাহর হুকুমে প্রত্যেকটি মানুষের অন্তরে ওয়াইজুল্লাহ আল্লাহর পক্ষ থেকে উপদেশ দাতা হিসাবে নফসে লওয়ামা ধিক্ষার দানকারী নফস সেট করে দেওয়া হয়েছে। মানুষ যখনই একটা কোনো কাজ করে দেখবেন অন্যায় করলেও তার মনে মনে নিজের নিজেই একটা বিবেকে ধাক্কা দেয় যে কাজটা আমি কেন করলাম। এই যে বিবেক এটাকে বলে নফসে লওয়ামা। আর যেটা হলো প্রশান্ত হৃদয়, তার হৃদয়ে অন্যায় কাজ মানে স্থানই পায় না। আপনি যতই চেষ্টা করেন ওকে দিয়ে অন্যায় কাজ করানো যায় না। কিছু মানুষের এরকম অন্তরাত্মা আছে, এই অংশটা খুব বেশি তাদের মধ্যে। এটা হলো নফসে মুতমাইন্না। আপনি খেয়াল করে দেখবেন একজন যদি সিনেমার টিকিট কেটেও দেন ও সিনেমা হলে ঢুকবে না, আর একজন টিকিট চুরি করে হলেও ঢুকবে। মানে ওর কাছে নফসে আম্মারাটা খুব গালেব। আর আপনি এই যে মানুষগুলোকে দেখবেন ওরা জন্মগত ভাবেই অন্যায় কাজ করতে চায় না, মদ খায় না, মানুষ মারামারি করে না, খুন করে না, অন্যায় কাজে মিশে না, এরকম জন্মগত ভাবে কিছু ভালো লোক কিন্তু পাবে। এদের মধ্যে নফসে যে নফসটা সবচেয়ে বিজয়ী তাকে কোরআনে বলা হয়েছে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। মাঝে মধ্যে অন্যায় চিন্তা আসলেও থাকে না, উবে যায়। এই বুকের মধ্যে তিনটা নফস আল্লাহ সেট করে দিয়েছেন, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, মন, বিবেক আর প্রশান্ত হৃদয়। যার মধ্যে যেটা বেশি বিজয়ী সে তত সুন্দর মানুষ, আর যে যার মধ্যে নফসে আম্মারা বেশি বিজয়ী সে দুষ্ট অধম। মানুষের জীবনে সবচেয়ে এই নফসে আম্মারাকে উস্কে দেয় যে জিনিস সেটা হল মদ। যে মদ পান করবে তার মধ্যে ভালো চিন্তা, ভালো কাজ করার প্রবণতা আস্তে আস্তে আস্তে আস্তে জিরো পর্যায়ে চলে যাবে। চেষ্টা করলে সে নিজেকে ঠেকে রাখতে পারবে না। এজন্য মদ অত্যন্ত নোংরা জিনিস যা মানুষকে মনুষ্যত্বের পর্যায় থেকে পশুত্বের পর্যায়ে নিয়ে চলে যায়। আজকের পৃথিবীটা বলা যায় মাদকের পৃথিবী হয়ে গেছে। সমাজের উচ্চ পর্যায়ের লোক যারা তারা উচ্চ পর্যায়ের হোটেলে বসে মদ খায়, সাধারণ জায়গায় বসে তারা যেহেতু খায় না এজন্য ওদেরকে কেউ চিনতে পারে না। যত বড় বড় হোটেল, বিলাসী হোটেল, ফাইভ স্টার হোটেল দেখবেন বিভিন্ন দেশে আছে, সেখানে ওই রকম দামি দামি মানুষ যখন যায়, মানে আমাদের দৃষ্টিতে দামি, তখন তাদেরকে আহ্বান করার জন্য প্রধান যে হাতিয়ার সেটা হচ্ছে মদ। নিঃসন্দেহ সেগুলো তারা বলে উন্নত মানের মদ। যার জিনিসটাই হল মদ তার উন্নত কি আর অবনত কি? এ বিষয়ে রসুল যখন এলেন মদিনাতে তখন দেখলেন সেখানে চূড়ান্ত ভাবে মানুষ মদে আসক্ত। কারণ মদিনা মূলত দুই শ্রেণীর লোক বসবাস করতেন, একদল ছিল মূর্তি পূজারী, একদল ছিল ইহুদি। নাসারা থাকলেও খুবই কম ছিল এবং তার অনেক দূরে ছিল। কারণ হচ্ছে ফিলিস্তিনে নাসারারা ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিল মেরি পেটি, ওরা মদিনাকে আশ্রয় নিয়েছিল। সেই কারণে মদিনাতে ইহুদির সংখ্যা বেশি ছিল, নাসারা ছিল না বললেও চলে। আর ইহুদি আর পৌত্তলিক এবং প্রধান সংখ্যাগোষ্ঠী দুটি দল, এরা ছিল সবাই মদে আসক্ত অভ্যস্ত। তারা জুয়া খেলত, ইহুদিদের মাধ্যমে এরা শিখেছিল। তারা মূর্তি পূজারী ছিল, আর ভাগ্য নির্ধারক স্বর নিক্ষেপ করে ওরা মানুষকে ফাঁকি দিত। ওরা উট গরু জবে করত, ওরে গোস্ত বন্টন করত, দশ ভাগে ভাগ করত, সাতটা ভাগে নাম লিখে রাখত আর তিনটা ভাগে ফাঁকা রাখত। যার ভাগে ফাঁকা পড়বে সে গোশতের কোনো ভাগই পাবে না, অথচ ও কিন্তু ঠিকই কিনেছে। এইভাবে মানুষকে ঠকিয়ে বড়লোকরা এই লটারি করত। এই চারটা মৌলিক বিষয়ের উপরে আল্লাহ পাক কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন। সূরা মায়দা 90-91 দুটি আয়াতে এই দুটি আয়াত এসেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল ইসলামু রিজসুন মিন আমালি শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক সর, এগুলি সবই অপবিত্র এবং শয়তানি আমল। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বিরত হও তাহলে তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদু শায়তানু ইয়ুকা বাইনাকুল আযাবাতু ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে পড়ুক মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখুক। ওয়ানিস সালাহ, এবং সালাত থেকে। ফাহাল আন্তুম মুনতাহুন, তোমরা কি এখন বিরত হবে, জিজ্ঞাসা করলেন। এই আয়াতটা হল মদের সর্বশেষ চূড়ান্ত আয়াত। ওমর থেকে বর্ণনা এসেছে, উনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরে বায়ানান শাফিয়ান, হে আল্লাহ তুমি আমাদেরকে মদের ব্যাপারে পরিষ্কার বক্তব্য দাও। আল্লাহ পাক প্রথম আয়াত নাযিল করলেন, সূরা বাকারা 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউন লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ এবং জুয়া সম্পর্কে, কুল বলে দাও, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউন লিন-নাস, এ দুটির মধ্যে বড় গুনাহ রয়েছে এবং মানুষের জন্য উপকারও আছে। ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে হ্যাঁ এ দুটোর যা গুনাহ তার উপকারিতার চাইতে বেশি। এই পর্যন্ত বলে প্রথম আয়াত শেষ হয়ে গেল। তখন লোকের দেখলো হারাম তো করা হয়নি, গুনাহ বেশি উপকার এর চাইতে, তাহলে কিছু তো আছে, নিষিদ্ধ করা হলো না, মদ চলতে থাকলো। একদিন জনৈক ব্যক্তি মসজিদ সালাত আদায় করার সময় আয়াত ভুল করে বসলেন, মাগরিবের সালাতে রাকাত ভুল করে বসলেন, অপ্রকৃতিস্থ হয়ে গেলেন। আয়াত নাযিল হলো এরপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে বিশ্বাসীগণ তোমরা সালাতে নিকটবর্তী হয়েও না মাতাল অবস্থায়। আয়াত নাযিল হয়ে গেল সূরা নিসা 43 নম্বর আয়াত। এরপরও মুসলমানরা চিন্তা করলো, তাই তো এখনো হারাম হচ্ছে না, ওই যে ওমর ফারুক আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ মদের ব্যাপারে তুমি সুস্পষ্ট সুন্দর ব্যাখ্যা দাও। এবারে আসলো সর্বশেষ, যেটা একটু আগে আমরা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল ইসলামু রিজসুন মিন আমালি শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক সর, এ সব কিছুই হচ্ছে নাপাক এবং শয়তানি আমল। শেষে গিয়ে ফাস্তানে বুহ, তোমরা এর থেকে বিরত হও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। পরবর্তী আয়াতের শেষে গিয়ে বলা হচ্ছে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখন বিরত হবে। এই আয়াত যখন নাজিল হল, ওমরের সামনে পাঠ করা হল, ওমর তখন বললেন, ইয়া রাব্বানা ইনতাহাইনা ইনতাহাইনা, হে প্রভু এখন আমরা বিরত হলাম, বিরত হলাম। সমস্ত সাহাবীর একই কথা, আমরা বিরত হলাম আর না। শেষ আয়াত যদি নাজিল হয়, সেদিন জনৈক সাহাবীর বাড়িতে অত্যন্ত সুন্দর একটি আসর ছিল, হয়তো বা বিবাহ হবে বা অন্য কোন বিষয়ের হবে। সেখানে সমাজের গণ্যমান্য মানুষ সবাইকে তারা দাওয়াত দিয়েছিলেন। সিরিয়া থেকে সবচেয়ে উন্নত মানের মদ আমদানি করা হয়েছিল, অত্যন্ত দামি মদ। সেই সময় ঘোষণা হচ্ছে এই আয়াতটি, যাচ্ছেন রাস্তা দিয়ে ঘোষক বলতে বলতে, হে মুসলমানরা, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, তাহলাম তুমন তখন তোমরা কি বিরত হবে? যেমনি কানে গেছে সঙ্গে সঙ্গে যত মেহমান সেখানে ছিলেন সবাই যার যার সামনে মদের গ্লাস ছিল ছুঁড়ে ফেলে দিলেন, মদের বিরাট বিরাট মটকা কলসি ছিল ভেঙে ফেলে দিলেন, এমনকি একজন তো মাশাআল্লাহ নিজের গলায় আঙুল দিয়ে বমি করে ফেলে দিলেন। অন্য বর্ণনায় পাওয়া যায় যে মদিনার রাস্তায় সেদিন মদের স্রোত বয়ে গেছিল, সমস্ত মুসলমানের ঘর বাড়ি থেকে যত মদের পাত্র ছিল সব ভেঙে গুঁড়া করে দিতে হবে। আল্লাহ রসুল খোদ্দা দাঁড়িয়েছেন, বলছেন দেখো নাজিলাত আলাইয়া হুরমাতুল খামর, আমার উপরে খামরের অর্থাৎ মদের নিষেধাজ্ঞার আয়াত নাজিল হয়ে গেছে। মনে রেখে তো আল খামরু মা খামার আল আকল, মদ তাকেই বলা হয় যা মানুষের জ্ঞানকে বিলুপ্ত করে ফেলে, ঢেকে ফেলে। অতএব কুল্লু মুসকিরিন খামর, কুল্লু মুসকিরিন হারাম, যে সমস্ত বিষয় যে সমস্ত বস্তু খেলে মানুষের বিবেককে একবারে ঢেকে দেয়, পাগল মতো করে ফেলে দেয়, মাদক আসক্ত করে, মাদকতা নিয়ে আসে যে সমস্ত বস্তু খেলে ওটাকে খামর বা মদ বলা হয়। আর কুল্লু মুসকিরিন হারাম, আর যাবতীয় মাদকদ্রব্য হারাম, নিষিদ্ধ। প্রশ্ন আসলে তাই তো, আমরা যারা বেশি বেশি খাই অল্প খেলে তো মাদকতা আসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে মাদকতা নিয়ে আসে ওটার কম অংশটাও হারাম। অনেক কাছে দেখেন না তামাক খায় পানের মধ্যে বেশি বেশি খায়, তার কিচ্ছু হয় না। আর আপনি কখনোই তামাক খান না, আপনি সামান্য একটু তামাক গালে দেওয়ার আগেই কিন্তু আপনার মাথা ঘুরে পড়ে যাবে, তাই হয় না? একটু টেস্ট করে দেখেন বাড়ি গিয়ে, আজকে অল্প খেয়েছেন ঘুরে পড়ে যাচ্ছেন, উনি বেশি খাচ্ছেন কিছুই হচ্ছে না। এর জবাবটা কি? এই হাদিসটাতে জবাব, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে মাদকতা আনে সেটার কম অংশটাও হারাম। তিনটা হাদিস মনে করে রাখেন। এরপরে আল্লাহ রাসূল আরো কঠোর ভাষায় বলছেন, এটা তো তোমার দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন কি হবে? সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজন ব্যক্তির উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। একজন হচ্ছেন মুদমিনুল খামর, যিনি মদে আসক্ত, নিয়মিত মদ্যপায়ী, ওয়াল আক, বাপ মায়ের অবাধ্য সন্তান, ওয়াদ্দায়ুস, আল্লাযী ইয়ুকিররু ফি আহলিহিল খুবসা, ওই স্বামী যে ব্যক্তি তার বাড়িতে তার স্ত্রীর মাধ্যমে অন্যায় অপকর্ম হয় সেটা দেখেও নিষেধ করে না। বাড়িতে পাপের কাজ হচ্ছে সে জানে, নিষেধ করে না। আজকের পৃথিবীতে এই তিনটি বস্তুই ব্যাপকতা লাভ করেছে। মুসলমান হিসেবে যারা পরকালে বিশ্বাস করেন, যারা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন, মনে রাখবেন যে ব্যক্তি মদ খান তার জন্য জান্নাত হারাম, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম, যে স্বামী স্ত্রীর অন্যায় অপকর্মে নিষেধ করেন না, বাধা দেন না, তিনিও জান্নাত থেকে মাহরুম হবেন, দা ইউজ তিনি। যে যুগে এই হাদিসগুলো আসছে, আয়াতটা নাজিল হচ্ছে, সে যুগের মানুষ এত বেশি মদ খেতেন যে মদ সম্পর্কে আরবি ভাষা যে কত শব্দ এসেছে তার হিসাব নাই। অথচ সেই মদ যখনই আয়াত নাজিল হচ্ছে তখনই মুসলমানরা শুধু ভেঙে ফেলেছে না, নিজের গলায় আঙুল দিয়ে দুই এক ঢোক পেটে গেলেও তা বেরিয়ে দিচ্ছে। কোন পুলিশ লাগেনি, র্যাব লাগেনি, কোন এনএসআই ডিজিডিএফআই লাগে নাই, কোন জেলখানা কারাগারের প্রয়োজন হয় নাই। কি জন্য এটা সম্ভব হয়েছিল? বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারবেন নিশ্চয়ই এক কথায় যে তাদের মধ্যে একটা মৌলিক বিশ্বাস জেগেছিল যে আমাকে দুনিয়ায় চিরদিন বাস করা যাবে না, আমাকে মরতে হবে এবং চিরস্থায়ী একটা জীবনে আমাকে যেতে হবে। সে জীবন হচ্ছে আখেরাতের জীবন, সেখানে মুক্তি পাওয়াটাই হল চিরন্তন মুক্তি। দুনিয়ার সাময়িক জিন্দগিতে সুখ স্বাচ্ছন্দ্য আমার চিরন্তন নয়, পরকালীন সুখ স্বাচ্ছন্দ্য হচ্ছে চিরন্তন। সেখানে যে কাজ করলে শান্তি পাব সেই কাজ আমাকে দুনিয়ায় করতে হবে, সেখানে যে কাজ করলে আমি জাহান্নামী হব সে কাজ আমাকে দুনিয়া থেকে বিরত হতে হবে। এই বিশ্বাসটাকে আল্লাহ রাসূল ঢুকিয়ে দিয়েছিলেন, আর কিচ্ছু করেন নাই, তিনি কাউকে মারেন নাই, পাঠেন নাই। লাস্ত আলাইহিম বিমুসাইতির, আমাদের রসুল দারোগা ছিলেন না, তিনি লাঠি নিয়ে তরবারি নিয়ে আসেন নাই, সিরেফ উপদেশ দিয়েছিলেন মানুষকে যে বাবা এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে এটা বন্ধ করো। যারা জান্নাতের আকাঙ্ক্ষী ছিল তারা সঙ্গে সঙ্গে বিরত হয়েছিল। যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র আইন কানুন করে লাঠি পেটা করে জেল জুলের ভয় দেখে মানুষকে অন্যায় থেকে বিরত রাখবো, তাহলে আপনাদেরকে একটা উদাহরণ আমি শোনাব। এখন 100 বছর হয়নি, 1920 সালের জানুয়ারি মাসে আমেরিকার সিনেটে একটা আইন পাশ হয় যে এখন থেকে আমেরিকায় মদ হারাম। এই আইনটার নাম হচ্ছে প্রোহিবিশন ল, মদ্য নিবারক আইন। শুরু হলো প্রচেষ্টা মানুষ যেন মদ না খায়। সেই সময় যারা এমপি ছিলেন, কংগ্রেসম্যান ছিলেন, তারা সবাই হয়তো একমাস একমত হয়েছিলেন যে না, মদটা খুব খারাপ জিনিস, না খাই ভালো, আমাদের সেলিব্রিটিদের চরিত্র ঠিক রাখার জন্য এটা নিষিদ্ধ করাই ভালো, তারা একমত হয়ে গেছিলেন। কিন্তু যখন এটা কার্যকরী করতে গেল গভর্নমেন্ট, তখন সমস্ত লোক খেপে গেল। নীতি হিসাবে যদি আপনি যারা মদ খায় তাকেও যদি জিজ্ঞেস করেন বাবা মদটা কি ভালো জিনিস, সেও কিন্তু বলবে এটা খারাপ। নীতি হিসাবে চোরকে বলবেন বাবা চুরি করাটা কি ভালো, সেও কিন্তু বলবে না চুরি করাটা খারাপ। নীতি হিসাবে কংগ্রেস পাশ করেছে যে মদ নিষিদ্ধ করা হোক, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু যখন এটাকে কার্যকর করতে গেল তখন সমস্ত আমেরিকাবাসী খেপে গেল। বলিয়া কি আমরা একদিন ধরে খেয়ে আসছি বাগদাদ দুরুস থেকে, একটা আনন্দ পেতাম, সুখ শান্তিতে ছিলাম, এই আইন করে আমাদের আনন্দবোধ বাঞ্চাল করে দিচ্ছে, এ মারা যাবে না। 14 বছর পরে 1933 সালের ডিসেম্বর মাসে গিয়ে ওই একই সিনেট পুনরায় পাশ করল যে এখন থেকে মদ হালাল। 14 বছর পরে হালাল হয়ে গেল। যখন মদ হারাম করা হয় আমেরিকায়, তখন সরকার অনুমোদিত মদ চোলাইয়ের দোকানের সংখ্যা ছিল মাত্র 400। আর যেদিন মদ পুনরায় হালাল করা হল, অর্থাৎ 14 বছরে, 14 বছর বলা ঠিক হবে না, আমি 7 বছর হিসাব পেয়েছি, 7 বছরে মদের দোকানের সংখ্যা বেড়ে যেটা গভর্নমেন্ট বাজেয়াপ্ত করল তার সংখ্যা দাঁড়ালো 93,831টা, ছিল মাত্র 400। নিষিদ্ধ করার পরে 7 বছরে সরকার যেগুলো বাজেয়াপ্ত করেছে, আর তো গোপনে কত দোকান ছিল ঘরে ঘরে, যেগুলো সরকার বাজেয়াপ্ত করে যে তালিকাভুক্ত হয়েছে সরকারের, তার সংখ্যা দাঁড়িয়ে হল 93,831টা। আর দোকান মালিক ধরা পড়ল 79,437 জন। আর এই আইনের আওতাভুক্ত হয়ে পুলিশের গুলিতে নিহত হল 200 মানুষ, আর কারারুদ্ধ হল 5,34,335 জন। আর সরকারের ব্যয় হল প্রচার প্রসারে 40,40,00,000 পাউন্ড মূল্য সম্পত্তি বাজেয়াপ্ত করা হল, আর সরকার ব্যয় হয়েছে টোটালে 65,00,000 পাউন্ড প্রচার প্রসারে, বিজ্ঞাপন টিভি রেডিওতে প্রচার করতে। একে বলা হয় বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রচেষ্টা। বিশ্বের কোন দেশে এত টাকা পয়সা ব্যয় করে এত বিশাল সংস্কার প্রচেষ্টা হয়নি যেটা আমেরিকা করেছিল। এবার আপনি বলুন, 14 বছর ধরে সংগ্রাম করে লাভের চাইতে ক্ষতি বেশি হয়েছে। নিষেধ না করলে ওই 400 দোকানের জায়গায় 14 বছর হয়তো বা খুব বেশি বেশি না 400 হয়তো, কিন্তু নিষেধ করে হল কি 93,831টা 7 বছরে, বাকি 7 বছরে আরো তো লাখখানেক হয়েছে। তাহলে এটা যদি প্রমাণিত হয় আইন দিয়ে, পুলিশ দিয়ে, লাঠি দিয়ে কোশ্চিন করে মানুষের চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়, আমেরিকা যেখানে ব্যর্থ বাংলাদেশটি সেখানে সফল হতে পারবে? জ্ঞানী মুসল্লিদের কাছে আমাদের বিচার রয়েছে। আমাদের একটা দোষ আছে বাংলাদেশে হুজুগে, খালি বাঙালির দোষ না, পৃথিবীর মানুষের প্রবণতাই এরকম। আল্লাহ পাক তার রসুলকে বলছেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতের সঙ্গে বলবেন, আমার বলার আগে আপনাদের বলা উচিত, তাহলে বুঝবো রসুলের প্রেম আপনাদের মধ্যে কানায় কানায় আছে। আমি বলার পরে যদি বলেন তাহলে আমার অনুসরণ করা হলো, আপনার অন্তর থেকে বের হয়নি কিন্তু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহিন তো তাই, যদি তুমি অনুসরণ করো আকসারা মানফিল অর্ধে পৃথিবীর অধিকাংশ মানুষের কথা, ইউদুল্লুক আন সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। ইং ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, কারণ ওরা অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে। ফাইনুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ মানুষ আন্দাজি কথা বলে, অনুমান করি কথা বলে। সূরা আল আনআম 116 নম্বর আয়াত মুখস্থ রাখবেন। অধিকাংশ রায় চূড়ান্ত, যেটা আমাদের কাছে কলমের মতো হয়ে গেছে, একটা যদি মাশাআল্লাহ বেশি পেয়ে যায় সমর্থন, হয়ে গেলাম এমপি, 1 লাখে হয়ে গেলাম নেতা, সোজা ব্যাপার নাকি? এই যে অধিকাংশ দিনে মানুষ পাগল হয়ে গেছে, সংখ্যা কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। অধিকাংশ মানুষ, অধিকাংশ এমপি বাংলাদেশের পার্লামেন্টে আইন পাশ করেন যদি মত চলবে, তাহলে আল্লাহর আইন কি সেখানে টিকবে? বিবেককে খোলা রাখুন। এসছেন মসজিদে আল্লাহর ঘরে, নিজের সঙ্গে নিজেকে বিচার করে নিন। আমার নিজের মধ্যে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, পার্লামেন্টে পরে হবে। আপনি কি নিজের বিবেককে বলতে পারবেন? আপনি যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মানি না, আপনার দেশে আইন তৈরি হচ্ছে, মদ হালাল করা হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, আর আপনি মুসলমান নাগরিক সেই লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, যিনি আইন করছেন তিনিও মুসলমান, তাকে আপনি ভোট দিয়েছিলেন, সারা জীবন যত পাপ করবে ওই লাইসেন্সের বদলে যত লোক বাংলাদেশে মদ খাবে সবার একটা পাপের অংশ ভোটার হিসেবে আপনার আমলনামে লেখা হবে। সুরা নিসা 85 নম্বর এক পড়ে বাড়ি গিয়ে ওর খোদ্দার সংকুচিত সময় সব বলা দেবে না। অত আনন্দের সঙ্গে লাফালাফি করবেন না, হিসাব করে পা ফেলবেন। অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধান চূড়ান্ত। আল্লাহ যা বলেছেন সেটাই ফাইনাল, রসুল যা বললেন সেটাই ফাইনাল। দুনিয়ার লোক যদি একদিকে চলে যায় ওটা পায়ের তলে যাবে, ওটা কখনই উপরে উঠবে না যদি আপনি মুসলমান হন। 2 নম্বর মায়েসের জুয়া, জুয়া কাকে বলে ব্যাখ্যা দেওয়ার কি দরকার আছে? প্রত্যেকে বোঝেন জুয়া কাকে বলে, ধোকা দিয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ শোষণ করার যে পথপন্থা পুঁজিবাদীরা বের করেছে ওটাকেই বলে জুয়া। ওয়াল আনসাব মূর্তি আমার জুবে আলার নসব, নসবের কাছে গিয়ে আমরা গরু খাসি জবাই করি, চলে যান বিভিন্ন কবরে বিভিন্ন গড়ে, সেখানে গিয়ে দেখবেন মেয়েরা মোরগ জবাই করছে, কেউ পুরুষেরা খাসি জবাই করছে, মান্নত করছে সেখানে গিয়ে, তার ধারণা এখানে যিনি মৃত ব্যক্তি শুয়ে আছেন তিনি, তার মাধ্যমে তার ওসিলায় আমি পরকালে মুক্তি পাব, গরু খাসি জবাই করলে তিনি খুশি হবেন, এগুলো সব আমরা করে যাচ্ছি। মূর্তিকে খুশি করছি আমরা, মূর্তিকে শুনতে পায়, মূর্তিকে দেখতে পায়, মূর্তিকে আপনার ভালো মন্দ কিছু করতে পারে, এটা পাগলও কথা বুঝে বুঝি না আমরা যারা দেশের নেতা, যারা দেশের সর্বোচ্চ ব্যক্তি, যাকে প্রোটোকল দেওয়ার দিনে আমাদের পুলিশ ভাইদের জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, রাতে ঘুম নাই, দিনে আরাম নাই, ওই ব্যক্তিটাকে পাহারা দেওয়ার জন্য চারিপাশে একবারে অলওয়েজ তারা প্রস্তুত হয়ে আছেন, এই মানুষটা যিনি আমাদের সবার নেতা, তার মাথা নত হচ্ছে কোথায়? নিষ্প্রাণ নিশ্চিত একটা মিনারের সামনে, আগুনের সামনে, ছবির সামনে, মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, আমি মূর্খ হতে পারি যার পাশে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, তিনি অনেক অনেক গুণ বিদ্যান, তিনি আমার ভুলগুলো শুধরে দিবেন। কোরআন বলছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় তুমি শোনাতে পারো না মৃত ব্যক্তিকে, নিশ্চয় তুমি শোনাতে পারো না কোন বধির ব্যক্তিকে, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, তুমি নিশ্চয়ই শোনাতে পারো না ওই ব্যক্তিকে যে কবরে চলে গেছে। আর আমরা চিৎকার দিচ্ছি, বলছি, সেখানে যে কত কি করছি, গলায় ফুলি মেলা দিচ্ছি না? জ্ঞানী মানুষ দাবি করছে আমরা জ্ঞানের সর্বোচ্চ আসনে বসে আছি, অথচ সে তার বাপের কবর জিয়ারাত করে না, যে জন্মদাতা পিতা, যে মায়ের হক, মায়ের এক ফোঁটা দুধের ঋণ সত্তর ক্ষমতায় সন্তান সারা জীবন দিয়ে হবে না, মৃত মা কবরে শুয়ে আছে, মায়ের কবর সে একবারও যায় না। হতভাগা মুসলমান গেছে কোথায়? চারটে জিনিসের মধ্যে তিন নম্বর হচ্ছে আনসাফ, সাবধান হে মানুষ, মূর্তি থেকে সাবধান। ইব্রাহিমের জীবন গেছে এর বিরুদ্ধে লড়াই করতে করতে, আর আজকে আমরা মুসলমান আমাদের টাকা খরচ করে একটা ক্ষুধার্ত মানুষের খাবার দিতে পারি না, একটা ফকির আসতে বলি বাবা মাফ করো, একটা রোগী মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ধুকে ধুকে, তাকে পাঁচ টাকা দান করতে পারি না, অথচ একটা মূর্তির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি আমরা। দেশের যত গোলাপ ফুল, যত সুন্দর সুন্দর দামি দামি ফুলগুলো এনে কয়েকশো টাকা, এক হাজার টাকার উপরে এক একটা ফুলের মালার দাম, সেইগুলো নিয়ে দিচ্ছি ওনার কাছে, শুনতে পায় না দেখতে পায়? অমুসলিম ভাইরা যেমন তাদের মূর্তির কোলে দুধ সন্দেশ কলা নৈবেদ্য পেশ করে, মুসলমানরা ঠিক তেমনি ভাবেই ওই নিষ্প্রাণ নির্জীব জড় পদার্থের সামনে গিয়ে তাদের জীবনের সমস্ত সবকিছু উজাড় করে দিচ্ছে, উন্নত মস্তক মাথারত করছে। আমি তো মনে করি তোমাদের মতো মুসলমানের চাইতে ওই হিন্দু ওই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অনেক গুণ ভালো। তার বক্তব্য শুনবেন, তিনি বলছেন, সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয়ে লেখে নেই লেখা কলঙ্কের, কলঙ্কের লেখে নেই লেখা দাসত্বের ধুলি। সম্মুখে চলতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নেই লেখা দাসত্বের ধুলি। কি তোমার মাথা, কিসের মাথা এটা? মাথা উঁচু করে চলবে, এই মাথায় কেবলমাত্র নিচু হবে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেজদাতে। যে মাথা সেজদায় নত হয় সে মাথা কেন নিষ্প্রাণ নির্জীব জড় পদার্থের সামনে নত হবে? মনে নেই সেই ইতিহাস, সম্রাট জাহাঙ্গীরের দরবারে যেতে বলা হয়েছিল শেখ আহমদ সেরহেন দিকে, তিনি বলেছিলেন, তোমার দরবারে যাবে একটা শর্তে, তোমার সামনের দরজাটা যেটা নিচু করা আছে, মানুষকে বাধ্য করা হচ্ছে নিচু হয়ে যাওয়ার জন্য, ওটা ভাঙতে হবে আগে। আমি তোমার দরবারে ঢুকবো মাথা নিচু করব না, আমার মাথা নিচু হবে আমার আল্লাহর কাছে, তোমার কাছে নয়। তার জন্যই অবশেষে দরজা ভাঙতে বাধ্য হয়েছিল সম্রাট জাহাঙ্গীর, এবং তিনি বলেছিলেন বাদশার কাছে গিয়ে, এই এই শেরকি রেওয়াজ বন্ধ করতে হবে। তারপরে বন্ধ হয়েছিল, ওইরকম আলেম কোথায়? কোথায় আলেম এখন, কোথায় সে দুঃসাহসী সৎসাহসী সংস্কারক দল, ভীত কাপুরুষে ভর্তি হয়ে গেছে সারা দুনিয়া, দুনিয়ার জন্য পাগল হয়ে ছুটেছে, কোথায় গেলে দুটো টাকা বেশি পাওয়া যাবে, কোথায় গেলে একটু মিছিল করা যাবে, কোথায় গেলে মানুষ পিছু পিছু আমার ছুটবে, হাজার হাজার মানুষ আমাকে প্রশংসা করবে, প্রশংসার জন্য পাগল, পদমর্যাদার জন্য পাগল, টাকার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, একদল মাতাল ছুটেছে সারা বাংলার ব্যাপী। সাবধান হয়ে যা মানুষ, তোমাকে মরতে হবে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না, মৃত্যুর থেকে বাঁচার উপায় তোমার নাই, মৃত্যুর পরে শুরু হবে নতুন জীবন, সেই জীবনে তোমাকে জান্নাত পেতে গেলে অবশ্যই দুনিয়াতে তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে মরতে হবে, নইলে তোমাকে কেউই রেহাই দেবে না। এরপরে বল আসলাম, ভাগ্য বিধায়ক শহর, বিভিন্ন শহরে আপনারা দেখেন না কবুতরে ভাগ্য নির্ধারণ করছে, কবুতর বসে আছে একটা ইনবেলা উঠালো, ব্যাস আপনি ভালো মন্দ হয়ে গেল আপনার। লটারি হচ্ছে 10 টাকা দিয়ে 40 লক্ষ টাকা সরকার অনুমোদিত, যদি লেগে যায় তাই না বলা হচ্ছে, প্রত্যেকের পকেট খালি করে ওই বসে আছে ঢাকায় যে পুঁজিপতি বদমাস, যার পেটে হারামের কিলমিকিট কিলবিল করছে, ওই জাহান্নামের কীট গুলো ওখানে বসে আছে বড় লোকেরা, যারা লটারির নাম করে গরিবের রক্ত শোষণ করছে, যখন লক্ষ লক্ষ টাকা তাদের তহবিলে জমা হচ্ছে তখন 5 লাখ টাকা একজনকে দিয়ে দিচ্ছে, ওই নেশায় পড়ে মানুষ পাগলে ছুটছে লটারি কাটার জন্য। 2000 বছর আগে আমার রসূল নিশ্চিত করেছে, খবরদার, আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন, হ্যাঁ ওই লটারি জায়েজ যে লটারিতে মানুষের ক্ষতি হয় না। ধরুন 10 জনে মিলে একটা একটা প্লট কেনার জন্য 10 জন টাকা দিয়েছেন, এই প্লটের কোন অংশে কে যাবে, আপনি উত্তর দিকে নেবেন না দক্ষিণ দিকে নেবেন না পূর্ব দিকে নেবেন, ইখতিলাফ হয়েছে 10 জনের মধ্যে, এখানে লটারি করেন। কোরআনে যেমন আছে মা মরিয়মকে কে লালন পালন করবে, মরিয়ম তো বাপ নাই, তা শুরু হয়েছিল লটারি, সবাই বলে না এই মেয়েকে আমরা পালন করব, সেখানে লটারি হয়েছিল, তার খালুর ভাগে লটারি পড়ে গেল, হযরত জাকারিয়া আল্লাহর নবী তিনি তাকে মানুষ করেছিলেন। হালাল কাজে লটারি করা জায়েজ আছে, আরাম কাজ নয়, মানুষকে ফাঁকি দেওয়া কাজ নয়। এই 4টা জিনিস আবার মনে করে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফানতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক শর, এসবগুলো নাপাক বস্তু, শয়তানের আমল, ফাজতানিবুহ, এগুলো থেকে তোমরা বিরত হও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান চায় এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে, যারা মদ খায় তারা কি পরস্পর মহব্বত করে না মারামারি করে, আপনি দেখেন তো রাস্তাঘাটে কি করে গা। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখন বিরত হবে, এই জিজ্ঞাসা 2000 বছর পূর্বের বাংলার মুসলমানদের কাছে আমরা এই জিজ্ঞাসা রাখছি, যারা মদ পান করেন, যারা জুয়া খেলেন, যারা মূর্তি বা প্রতিকৃতি মিনার ভাস্কর্য ইত্যাদির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, পুষ্পাঞ্জলি নিবেদন করেন, এবং যারা লটারি করেন, তাদের কাছে আল্লাহর এই আয়াত আমরা শুনিয়ে দিলাম, আমরা সেরেফ শোনানোর মালিক। আল্লাহ রসুল সম্পর্কে বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুলা ওয়াহদারু, তোমরা আল্লাহ আনুগত্য করো, তোমরা রসুলের আনুগত্য করো এবং ভয় করো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি কথা না শোনো, ফালামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, জেনে রেখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, বাকিটা আমার দায়িত্ব, কিভাবে তোমাদের ধ্বংস করতে হবে ও কাজটা আমার হাতে, রসুলের হাতে নয়। আজকে সারা পৃথিবীতে এইডস নাম শুনছেন না আপনারা, কোথেকে আসছে এগুলা, নতুন নতুন রোগের ডাক্তাররা জীবনের নামও শোনেনি, কোথেকে আসছে এগুলা, সব উৎস ওই স্বেচ্ছাচারিতার মধ্যে, মানুষ চায় স্বেচ্ছাচারী হতে, আল্লাহ চান নিয়ন্ত্রিত জীবনযাপন করাতে, এই স্বেচ্ছাচারী জীবন তওবা করুন, ফিরে আসুন নিয়ন্ত্রিত জীবনে, ইনশাআল্লাহ দুনিয়াও শান্তি আসবে, আখেরাতও শান্তি আসবে, কোন পুলিশ দারোগা জেল ফাঁস কিচ্ছু ইনশাআল্লাহ লাগবে না। পুলিশ তো আপনার ডান পাশে বাম পাশে কেরামত কাতবিন আছেই, ওর তো দেখছে আপনি কি করছেন না করছেন। অতএব যতই নেতৃত্বের পালা বদল করুন, যতই জেলখানার সংখ্যা বৃদ্ধি করুন, যতই পুলিশ আর র্যাবের সংখ্যা বৃদ্ধি করুন, যতই নতুন নতুন অস্ত্রশস্ত্র নিয়ে আসুন, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আখেরাতের চিন্তা না ঢুকানো সম্ভব হবে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত ইমানদার না হবে, সমস্ত দুনিয়ার দিকে গেলেও তাকে ফিরানো সম্ভব নয়। আমেরিকা ব্যর্থ হয়েছে, বাংলাদেশ অবশ্যই অবশ্যই অবশ্যই ব্যর্থ হবে যদি তোমরা ইমানদার না হও। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ইমানদার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।